ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাহদিহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউদলিল ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকালা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى فاعبد الله مخلصا له الدين ألا لله الدين الخالص شمعنات ومصلين الكرام أمرا حضر شنكبت يكتو ফজিলত আরও আলোচনা করতে চেয়েছিলাম এবং সেটি করবো, সেটা সংক্ষিপ্ত হলো এই যে হজ এবং ওমরা করতে হবে আল্লাহর জন্য, যে কোনো ইবাদত করব আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি ও খুশি করার জন্য। যেমন আল্লাহ বলছেন ফাআবুদুল্লাহ মুখলিসাল্লাহুদ্দিন, তুমি আল্লাহর ইবাদত করো খালেসভাবে, একনিষ্ঠভাবে, তারই জন্য নিবেদিত প্রাণ হয়ে তুমি আল্লাহর উদ্দেশ্যেই তোমার ইবাদত বন্দগি করো। আলা লিল্লাহিদ্দিনুল খালেস, জেনে রাখো নিশ্চয় আল্লাহর জন্যই হলো খাঁটি দিন। অতএব এই একনিষ্ঠভাবে আল্লাহর উদ্দেশ্যেই হজ করতে হবে, ওমরা করতে হবে। এর ফজিলত অনেক রয়েছে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন, তাকে প্রশ্ন করা হয়েছিল আইউল আমালে আফদল, আমলের দিক থেকে কোনটা সবচেয়ে উত্তম। তিনি বলেছিলেন যে আমলের দিক থেকে উত্তম হলো আল ইমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ইমান নিয়ে আসা, এটা শ্রেষ্ঠ আমল। কিলা সুম্মা মাযা, এরপরে বলা হলো এরপরে কোনটা? তিনি বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা শ্রেষ্ঠ আমল। কিলা সুম্মা মাযা, এরপরে বলা হলো এরপর কোনটি? কালা হাজ্জুন মাবরুর, তিনি বললেন গ্রহণযোগ্য হজ, কবুল হজ, যেটা সেটাই আল্লাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ, যেটা সহিহ বুখারীতে বর্ণিত রয়েছে, ইমাম মুসলিম বর্ণনা করেছেন, ইমাম তিরমিজি এবং ইমাম আহমদ ওই হাদিস বর্ণনা করেছেন। অনুরূপভাবে আরেকটি হাদিসে আমরা বলতে পারি যে হাদিসে বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ নবী সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছিলেন যে আমরা কি জিহাদ করবো না? তিনি বললেন যে তোমরা হজ করো, কবুল হজ, এটাই হলো জিহাদের সমতুল্য, যেটা হাদিস একটু আগে বলেছিলাম। তৃতীয় নম্বর যেটা, সেটা হলো যে হজ্জে মাবরুর, তার একটাই মাত্র সওয়াব, সেটা হলো জান্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কবুল হজের একমাত্র সওয়াব হলো জান্নাত। বলেন সুবহানাল্লাহ, যেই হজটা গ্রহণ হবে, কবুল হবে, এর একমাত্র সওয়াব হবে জান্নাত। আল্লাহ আকবার, এই জান্নাত, আপনি জান্নাতের পথে, জান্নাতের পথে যেতে হলে যে আমার জন্য জান্নাত হবে, আল্লাহ আকবার, কত বড় কথা, কত বড় গ্যারান্টি। সেই কাজ করার জন্য আল্লাহ যদি আপনাকে কবুল করেন, আপনার সৌভাগ্য, বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এজন্য চেষ্টা করতে হবে সম্মানিত বন্ধুগণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক হাদিসে বলেছেন যে আল উমরা ইলা রমা ওয়া ইলা ইলাল উমরা, এক উমরা থেকে আর এক উমরা, হ্যাঁ কাফফারাতুল লিমা বাইনাহুমা, এই দুইটির মাঝে কাফফারা হয়ে যায়। অর্থাৎ আপনি যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকেন তাহলে সগিরা গুনাহগুলি এর মাধ্যমে মাফ হয়ে যায়। এবং আরেকটা হলো ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আর কবুল হজের একমাত্র সওয়াব হলো জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তো এটা সহিহ বুখারীর 1650 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 2403 নম্বর হাদিসে এটা বর্ণিত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো একটা হাদিসে বলেছেন যে এই কবুল হজ যদি আপনার হয়, আপনার গুনাহখাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। যেমন এক হাদিসে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান হাজ্জা, যে ব্যক্তি হজ করবো, যে ব্যক্তি হজ করলো সেই হাজ আল বাইত, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে হজ করবে এবং ওই হজে যে ফালামিয়ার ফাস, কোনো প্রকার পাপের কাজে লিপ্ত হবে না, ওয়ালাম ইয়াফসুক, কোনো ফাসিকি কাজ করবে না, তাহলে এরকম করে হজ করলে রাজা আকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে যেমন নিষ্পাপ ওই রকম নিষ্পাপ হয়ে সে ঘরের মধ্যে ফিরে আসে। বলেন সুবহানাল্লাহ। সূত্রটা সহিহ বুখারীর 1426 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। অনুরূপ আরেকটা হাদিসে এসেছে যে মান আতা হাযাল বাইত, যে ব্যক্তি আল্লাহর এই ঘরে আসলো এবং হজ করলো, কোনো পাপের কাজে লিপ্ত হলো না, তার গুনাহগুলি মাফ গুফিরালাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের সমস্ত গুনাহ খাতাগুলি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ, গুনাহ মাফ হবে। তবে এই হজে যে কোনো প্রকার আপনার পাপের কাজে লিপ্ত হওয়া যাবে না, ঝগড়াঝাটিও করা যাবে না। এই জন্য আল্লাহ বলতেছেন ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, হজে যে পাপের কাজ করবে না, ফাহেশা কাজ করবে না এবং কোনো ঝগড়াঝাটিতেও লিপ্ত হবে না হজে যে। কারণ অনেক ভিড়, আপনি যদি ওকে বলেন ওকে ধাক্কা দেন, ওকে তাড়িয়ে দিলেন, একে এর সঙ্গে ঝগড়া করলেন না, যদিও আপনার ওপর অন্যায় করেছে, চুপ করে থাকেন, সবর করেন। এটা হলো ট্রেনিং, এটা হলো শিক্ষা। এরকম আরও অনেক হাদিসে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে আল হুজ্জাজ আল উম্মার ওয়াফদুল্লাহ, হাজিগণ এবং উমরাকারীগণ এরা ওয়াফদুল্লাহ, আল্লাহর মেহমান, আল্লাহর মেহমান। ইনদাউহু আজাবাহুম, তারা যদি দোয়া করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে, আল্লাহকে ডাকে, আল্লাহ রব্বুল আলামিন তাদের ডাকে সাড়া দেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওয়া ইন ইস্তাগফারুহু গুফিরা লাহুম, আর যদি তারা ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেন, তাদেরকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। ইবনে মাজার 2883 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। সম্মানিত বন্ধুগণ, এই হজ এবং উমরা করলে গুনাহ খাতা মাফ হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তিনি বারবার তাড়াতাড়ি আপনাকে হজ করতে বলেছেন যে তোমরা এই হজ এবং উমরা করলে আরেকটা ফায়দা হলো যে হজ এবং উমরা দুইটি আপনি যত মুতাবাআত করবেন, একটার পর আরেকটা যত বেশি করবেন, অত আপনার লাভ হবে দুইটা, একটা গুনাহ মাফ, আরেকটা হলো আপনার রিজিক আল্লাহ বেশি করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ ভয় করে যে উমরাতে গেলে অনেক টাকা লাগে, কে খরচ করে? আরে উমরাই যে আল্লাহর কাছে চান, দেখবেন আপনার আরো বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। হজে যে আল্লাহর কাছে চান, এই জন্য হাদিসে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা পাশাপাশি করো, কারণ এর মাধ্যমে ফাইন্নাহুমা তানফিল ফাকরা ওয়াজ-যুনুব, কারণ এর মাধ্যমে তোমার দারিদ্রতা বিমোচন হবে আর তোমার গুনাহ মাফ হবে। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদি। ইমাম তিরমিজি 7638 নম্বর হাদিসে এটা বর্ণনা করেছেন। অনুরূপভাবে ইবনে মাজাতেও বর্ণিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই জন্য এই হজ করার তৌফিক দান করুক, আর এই হজটা যত তাড়াতাড়ি পড়বেন তাড়াতাড়ি করবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে মান আরাদাল হজ্জ ফালইয়াতাআজ্জাল, যে ব্যক্তি হজ করার ইচ্ছা করে সে যেন তাড়াতাড়ি করে, কারণ ফা ইন্নাহু কদ ইয়ামরুদুল মারীদ ওয়া তাদিল্লু দাল্লা ওয়া তু'রিজুল হাজা, কারণ তুমি যদি তাড়াতাড়ি হজ না করো হয়তো পারে তুমি অসুস্থ হয়ে যাবে, তোমার টাকা ফুরিয়ে যাবে, তোমার টাকা হারিয়ে যেতে পারে, তোমার এই রকম অবস্থা নাও থাকতে পারে। এজন্য খুব তাড়াতাড়ি আপনার আবার হজ করা উচিত। আসুন আমরা সেই হজ ক্ষমতা থাকলে করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন হজ করার তৌফিক দান করেন। বলুন আমিন। বিশেষ করে যারা সৌদি আরবে এসেছেন, এতদূর আসতে পেরেছেন, আর কি একটু চেষ্টা করলেই হজ এবং উমরাটা করতে পারেন, সেই প্রচেষ্টা করে টাকাটা জোগাড় করে আপনি হজ উমরা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই তৌফিক দান করেন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين وانصر عبادك الموحدين يا ارحم الراحمين. ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله العلي الكبير يذكركم وادعوه يستجب لكم ولذكر الله اكبر والله يعلم ما تصنعون. اقم الصلاه. আসসালামু আলাইকুম।